গোপালগঞ্জ জেলার মকসদপুর উপজেলার আজকের এই বরকতময় মোবারকময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার জন্য যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ কোরআন সুন্নাহ থেকে যে বয়ান হয়েছে, আলোচনাগুলো হয়েছে, আমরা যদি এই বয়ানগুলো, এই আলোচনাগুলো যদি যথাযথভাবে সঠিকভাবে আমল করি, আলহামদুলিল্লাহ আজকের এই ওয়াজ মাহফিল সফল এবং সার্থক হবে। এই ওয়াজ মাহফিল দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল, গতকালও অনেক সম্মানিত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আজকেও এই পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। বাকি অল্প সময়ের মধ্যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলে আমরা আজকের ওয়াজ মাহফিল সমাপ্ত করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি হলো দাওয়াবেতুল এনফাক ফিল ইসলাম। আমি প্রতি বছরেই, মানে এই যখন শীতকালীন যে সময়টা আসে, এই সময়টা আমরা মাঠে ময়দানে কিছু মাহফিল, কিছু ক্লাস করি, এটাও কিন্তু একটা ক্লাস। আমরা ইউনিভার্সিটিতে ক্লাস করাই, আবার মাঠে ময়দানেও কিছু ক্লাস করাই, তো ওই ক্লাসের চাইতে এই ক্লাস আরো বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি সুন্দর ক্লাস, কারণ এই ক্লাসে সর্বস্তরের সকল পেশার, সকল বয়সের, সকল শ্রেণীর ভাই বোনদেরকে নিয়ে আমরা ক্লাসটা করি, এবং এই ক্লাসেও আমরা একটা বিষয় কেন্দ্র করে ক্লাসগুলোতে আলোচনা করি। তো এই শীতকালীন সময় আমাদের দেশে, এই বাংলাদেশে মাঠে ময়দানে ওয়াজ মাহফিলগুলো হয়, বর্ষাকালে গরমের দিনে একটু কম হয়, তখন আমরা মসজিদ কেন্দ্রিক আভ্যন্তরীণ প্রোগ্রামগুলো আমরা বেশি করি। তো এই প্রোগ্রামগুলোর জন্য আমি প্রায় 100-এর উপরে সাবজেক্ট ঠিক করে রাখি, যে এক একটা মাহফিলে এক একটা বিষয় কেন্দ্রিক কথা বলার চেষ্টা করি, যাতে এই মাহফিলগুলোতে মোটামুটি শতাধিক বিষয় যাতে আলোচনার মধ্যে আসে, আর এই আলোচনাগুলো আবার আমাদের ইন্টারনেটে, আমাদের ওয়েবসাইটে tafsirulquran.com এ দেওয়া হয়, এক বছরে যা আলোচনা হয়, যাতে এই সবগুলো আলোচনা একসাথে শুনে আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনেরা যাতে উপকৃত হতে পারে, এই উদ্দেশ্যে খালেস আমাদের দাওয়াতি কাজের উদ্দেশ্যেই আমরা এই ক্লাসগুলো করে থাকি। আজকে আমরা যে টপিকসটির উপরে, যে বিষয়টির উপরে আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি বলছি যে দাওয়াবেতুল এনফাক ফিল ইসলাম। অর্থাৎ আমরা সবসময় বেশিরভাগ আলোচনা শুনি হালাল ইনকামের উপরে, হালাল উপার্জন, মানে আয় করার ক্ষেত্রে, টাকা পয়সা রুজি রোজগারের ক্ষেত্রে আমাকে হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা, এটার গুরুত্ব সম্পর্কে আমরা সবসময় বেশিরভাগ শুনে থাকি। কিন্তু ইসলামে আরেকটা দিক আছে এর সাথে, যে টাকা পয়সা খরচ করারও ইসলামের নীতিমালা আছে। আয় করার যেমন নীতিমালা আছে, টাকা পয়সা খরচ করারও নীতিমালা আছে। আপনি আমি ইচ্ছা করলে আমার আপনার টাকা পয়সা যে কোনোভাবে খরচ করতে পারবো না। যদি বলেন যে না আমার গরু আমার যেখান দিয়ে মনে চায় ওখান দিয়ে জবাই করবো, পারবেন? এই স্বাধীনতা, এই এখতিয়ার একজন মুমিনের নাই। আপনার আমার টাকা পয়সার মূল মালিক কিন্তু আমি আর আপনি না। এই টাকা পয়সার মূল মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেই টাকা পয়সার সম্পদ যেটার আমাকে আপনাকে মালিক আল্লাহ পাক বানান, এটা হলো অস্থায়ী মালিকানা, এটা কিন্তু স্থায়ী মালিকানা না। প্রত্যেকটা দেশের একটা অর্থ মন্ত্রণালয় থাকে, থাকে না? প্রত্যেকটা দেশের একটা অর্থ মন্ত্রণালয় থাকে। এই অর্থ মন্ত্রণালয়ের একজন অর্থমন্ত্রী থাকেন, থাকেন না? বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম বলেন তো দেখি। ওরে, গোপালগঞ্জের মানুষ অর্থমন্ত্রীর নাম জানে না, মাশাআল্লাহ। এই তো দেখেন, গোপালগঞ্জের মানুষ সব দিকে সেরা নাকি? সব জানে আলহামদুলিল্লাহ। তাহলে একজন অর্থমন্ত্রী থাকেন, প্রত্যেক দেশের এক একজন অর্থমন্ত্রী আছে, আবার অর্থ প্রতিমন্ত্রী থাকে। এই বাংলাদেশের যত টাকা পয়সা, যত সম্পদ, এগুলো নিয়ন্ত্রণ করে কোন মন্ত্রণালয়? অর্থ মন্ত্রণালয়। তাহলে অর্থমন্ত্রী মনে হয় বাংলাদেশের যত সম্পদ আছে, যত টাকা আছে, সবগুলার মালিক নাকি? তাহলে অর্থমন্ত্রী হওয়া মানে তিনি এই সবগুলার মালিক নন। তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে তিনি এই টাকা পয়সাগুলো পরিচালনার ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে তিনি একটু হিসাব কিতাবগুলো রক্ষা করবেন, দেখাশোনা করবেন, কিন্তু এটার মালিক উনি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদগুলো দেন, টাকা পয়সা দেন, এগুলার মালিক আমরা না। এগুলার মূল মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য এগুলা পরিচালনা করার আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দেন, আবার কয়দিন পরে এটার দায়িত্ব অন্যদের কাছে চলে যায়, স্থায়ীভাবে পার্মানেন্টলি এটার দায়িত্বটাও থাকে না। এই জন্য এই টাকা পয়সাগুলো খরচ করতে গেলেও আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের পারমিশন লাগবে। অর্থমন্ত্রী চাইলেই যে কোনো জায়গায় টাকা পয়সা দিতে পারেন না, উনি চাইলে কয়েক কোটি টাকা এক জায়গায় দিয়ে দিবেন, এটা ওনার এখতিয়ারে নাই। এটা পাশ হইতে হয়, অনুমোদন হইতে হয়, তারপরে উনি মন্ত্রিসভায় অনুমোদন হলে, একনেকে অনুমোদন হলে, অনেক জায়গায় অনুমোদন হলে তারপরে দিতে পারেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যে টাকা পয়সাটা দেন, যে সম্পদ দেন, এটাও আমি আপনি যে কোনো জায়গায় চাইলে দিয়ে দেওয়া যায় না। এটাও আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের অনুমোদন ক্রমে আপনি আমি খরচ করতে হয়, সুবহানাল্লাহ। এই জন্য এই খরচ করার একটা আইন, একটা নীতিমালা আছে ইসলামে। আজকে আমরা এই খরচের নীতিমালাটা নিয়ে সংক্ষেপে কিছু কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান أن يكون لهم الخيرة من أمرهم الله رب العالمين بلن وما كان لمؤمن ولا مؤمنة كنو مؤمن فروش كنو مؤمن ناري كارو اختيار ناي كارو كنو شادينوتا ناي مؤمن فروش رو ناي مؤمن ناري رو ناي الله فاق قرآن الكريم ودیکن شو جاگا ہے একটা শব্দ দিয়ে নারী পুরুষ দুজনকে বুঝাইছে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক শব্দ দিয়ে পুরুষ নারী দুজনকে বুঝেন নাই, আলাদা আলাদা শব্দ ব্যবহার করেছেন। ওয়ামা কানালি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ তারও কোনো এখতিয়ার নাই, ওয়ালা মুমিনাতিন কোন মুমিন নারীরও এখতিয়ার নাই। ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন সিদ্ধান্ত দিয়ে দিবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত দিয়ে দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই বিষয়ে তার কোন ইখতিয়ার থাকবে, তিনি সেটা মানবেন কি মানবেন না, গ্রহণ করবেন কি করবেন না, আমল করবেন কি করবেন না, বিশ্বাস করবেন কি করবেন না, এরকম কোন এখতিয়ার কোন মুমিন নারী পুরুষের নাই। আল্লাহু আকবার। একজন মুমিন নারী পুরুষ তার সমস্ত এখতিয়ারকে আল্লাহর হুকুমের সামনে সুপর্দ করে দিবে, এটার নাম ইমান। একজন মুমিন নারী, একজন মুমিন পুরুষ, তার মনের অনেক বাসনা থাকে, তার মনের অনেক ইচ্ছা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে, মনে চায় একজন মানুষের মাঝে মধ্যে একটু মদ পান করতে, একটু মদ পান করে নিজে একটু আনন্দ করতে মন চায়, ফুর্তি করতে মন চায়, মনে চায় মাঝে মাঝে একটু জাতিসংঘের মহাসচিব হয়ে যায়। এগুলো খাইলে আপনি নিজেকে তখন জাতিসংঘের মহাসচিবও মনে করতে পারবেন। তো মাঝে মাঝে একটু মন চায় মানুষের, যে সারা জীবন একটু গ্রামের সাধারণ মানুষ, মাঝে মাঝে একটু জাতিসংঘের মহাসচিব হয়ে যায়, বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যায়, মনে চায় না? কিন্তু চাইলেও একজন মুমিনের এ ব্যাপারে কোনো স্বাধীনতা নাই, চাইলেও মুমিন এক ডোক মুখের মধ্যে দিতে পারবে না, একটা ট্যাবলেট মুখের দিকে নিতে পারবে না, মুমিন মুমিনাতের কোনো এখতিয়ার নাই। মাঝে মধ্যে মন চায় কিছুক্ষণ আনন্দ ফুর্তি করি, দুনিয়ার কেউ দেখবে না, গোপনে গোপনে আনন্দ ফুর্তি করি, জেনা বেবিচার অশ্লীলতার দিকে হাত বাড়াই, কিন্তু একজন মুমিন তার কোনো এখতিয়ার নাই, স্বাধীনতা নাই, ইচ্ছা করলে তিনি এদিকে হাত বাড়াইতে পারেন না। মাঝে মাঝে মন চায় অফিসে বসে একটু ঘুষ খাই, তাহলে আমার পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধি হবে, বিশাল বিশাল বাড়ি করতে পারবো, গাড়ি করতে পারবো, অনেক সম্পদের মালিক হব। কিন্তু একজন মুমিনের এই স্বাধীনতা নাই, এই ইচ্ছা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুমিনের প্রত্যেকটা টাকা পয়সার জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কাদামা ইবনে আদম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বানি আদম যেভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, যেই দুই পায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, সেই দুই কদম দুই পা বানি আদমের ডানে বামে নড়াচড়া করার কোনো সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটা প্রশ্ন করবেন, ওই পাঁচটা প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে না পারবেন। পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই অবস্থায় দাঁড়াবেন সেখান থেকে ডানে বামে নড়াচড়া করতে দিবেন না। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, দুনিয়াতে পাঠানোর সময় তোমাকে একটা নির্দিষ্ট বয়স দান করেছিলাম, একটা সময়সীমা দিয়েছিলাম, তোমাকে 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 90 বছরের একটা সময়সীমা, একটা বয়স তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম, এই সময়ের ভিতরে তোমাকে আমি অনেক ইখতিয়ার দিয়েছিলাম, তুমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতা, এই স্বাধীনতা এই ক্ষমতা তোমার ভিতরে ছিল। এই উমরটা এই বয়সটা তুমি কোন কাজে কিভাবে ব্যয় করছিলা, এটা হলো এক নম্বর কোশ্চেন। দুই নম্বর প্রশ্ন, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই জীবনের মধ্য থেকে তোমাকে দীর্ঘ ২৫ বছরের একটা যৌবনকাল পরিপূর্ণ ভরা যৌবন দান করেছিলাম, ১৫ থেকে শুরু করে ৪০ পর্যন্ত এই ২৫ বছরের একটা যৌবনকাল তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, যেই যৌবনকালে তোমাকে আমি অনেক শক্তি অনেক সামর্থ্য অনেক সাহস দান করেছিলাম, যেই সময় তুমি দুনিয়াটাকে তোমার কাছে কিছুই মনে হতো না, দুনিয়ার মধ্যে তুমি একজন মানুষ এই বিশ্বাস আত্মবিশ্বাস তোমার মধ্যে এসে গেছিল, এরকম যৌবনকালে যেই সময়টা আমি আল্লাহর নিয়ামত হিসেবে দিয়েছিলাম এই যৌবনকালটা তুমি কিভাবে কাটাইছ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, তোমার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু জ্ঞান দান করেছিলাম বিবেক দান করেছিলাম তোমাকে বুঝার মতো অনুধাবন করার মতো কিছু শক্তি দিয়েছিলাম, ওই জ্ঞানের আলোকে ওই এলেমের আলোকে ওই বিবেকের আলোকে তুমি আমি আল্লাহর জন্য কি কি আমল করেছিলাম। চতুর্থ নম্বরের প্রশ্ন, ওয়ামিন আইনা ইকতাসাবাহু, তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ উপার্জনের জন্য টাকা পয়সা উপার্জনের জন্য বিভিন্ন দিকের বিভিন্ন রাস্তা খুলে দিয়েছিলাম, তোমার সামনে অসংখ্য টাকা উপার্জনের রাস্তা ছিল, সেই রাস্তাগুলোর মধ্য থেকে কোন কোন রাস্তা দিয়ে কোন কোন দিক থেকে তুমি টাকা পয়সা উপার্জন করেছিলে। পঞ্চম প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, ওয়া ফিমা আনফাকাহু, ওই সম্পদগুলো যেই টাকা পয়সাগুলো তুমি উপার্জন করেছিলে এই টাকা পয়সাগুলো কোন কোন খাতে কোন কোন জায়গায় তুমি খরচ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন যে পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা মানুষকে করবেন, আমাকেও করবেন আপনাকেও করবেন সভাপতি সাহেবকেও করবেন আলেম ওলামাদেরকেও করবেন সবাইকে করবেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা প্রশ্ন থেকে রেহাই দিবেন না, প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা প্রশ্ন করবেনই। আমার ভাইয়েরা এবং বোনেরা, এই পাঁচটা প্রশ্নের ভিতরে পঞ্চম প্রশ্নটা হলো ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কোন কোন জায়গায় খরচ করছো কিভাবে খরচ করেছো। তাহলে আমার আপনারা টাকা পয়সা আমি আপনি ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে না, আপনি যদি এই যে ১৪ ফেব্রুয়ারি আসতেছে, আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ জি, এর কয়দিন পরে আসতেছে কি ১৪ ফেব্রুয়ারি, এদিন কি জি সবাই জানে কিন্তু শরমে কয় না, ১৪ তারিখে কি জি, এক সময় ১৪ তারিখে বাংলাদেশে কিছু ছিল না, আমাদের যে হুজুর আছেন জিজ্ঞাসা করে দেখেন ওনারা যখন যুবক ছিল ওনারা জীবনেও শুনে নাই ১৪ ফেব্রুয়ারি কিছু আছে, কিন্তু এখন ১৪ ফেব্রুয়ারি যখন আসে বাংলাদেশে গ্রামে গঞ্জে পর্যন্ত তরুণ তরুণীরা যুবক যুবতীরা আমাদেরই ছেলেমেয়েরা আমাদেরই ভাই বোনেরা কেউ কয় সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, কেউ কয় বিশ্ব ভালোবাসা দিবস, এই বিভিন্ন নামে মুশরিকদের কুফফারদের কৃষ্টি কালচারের অনুসরণে জোরে সোরে অশ্লীলতার ময়দানে নেমে পড়ে। এই ১৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দেখবেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় অঞ্চলে অঞ্চলে এমনকি গ্রামে গঞ্জে পর্যন্ত এখন বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, করে না, আপনাদের দিকে মনে হয় দেখেন নাই এখনো, কি দেখছেন? এই 14ই ফেব্রুয়ারি এটা মুসলিমদের কোনো অনুষ্ঠান নয়, মুসলিমদের কোনো উৎসব নয়, এই উৎসবটা হল ঈসা আলাইহিসসালামেরও 250 খ্রিস্টাব্দ পূর্বের কথা। সেই সময়কার মিশরের অগ্নি পূজারীরা, মিশরের মুশরিকেরা, মিশরের কুফফারেরা সে সময় এই ফেব্রুয়ারি মাসের 3 দিন তারা 3টা দেবতার পূজা করত। কয়টা দেবতার? 3 দিন 3 দেবতার পূজা। 13ই ফেব্রুয়ারি এক দেবতার পূজা, 14ই ফেব্রুয়ারি এক দেবতার পূজা, 15ই ফেব্রুয়ারি এক দেবতার পূজা, 13ই ফেব্রুয়ারি লুফার কাস দেবতার পূজা, 13ই ফেব্রুয়ারি যেই দেবতাটার পূজা করত এটার নাম ছিল লুফার কাস। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, বিভিন্ন ইতিহাস গ্রন্থে এই ইতিহাসগুলো লেখা আছে, 14ই ফেব্রুয়ারির ইতিহাস। 13ই ফেব্রুয়ারি এই দেবতাটার পূজা করত তারা। আজ থেকে দেখেন এখান থেকে এখন কত সাল চলে, 2020, মানে ঈসা আলাইহিসসালাম আসমানে উঠে যাওয়ার পর থেকে, আল্লাহ পাক আসমানে তুলে নেওয়ার পর থেকে এই গণনাটা শুরু করছে। তাহলে এখান থেকে 2020 এর আগে আরো 250, তাহলে কত হয়েছে? 2270 বছর। এই 2270 বছর আগের পুরানা যুগের মুশরিকদের ঘটনা। সেই সময়ে 13ই ফেব্রুয়ারি এই লুফার কাস দেবতার পূজা করা হতো। তারা বিশ্বাস করত, মুশরিকেরা, এই লুফার কাস দেবতা তাদের মেষের পাল, উটের পাল, ছাগলের পাল, এই পশুগুলোকে নেকড়ে বাঘের আক্রমণ থেকে রক্ষা করে। নাউযুবিল্লাহ। এই ছাগলের পাল, মেষের পাল, ঘোড়ার পাল, যা আছে এগুলোকে রক্ষা করার মালিককে একমাত্র আল্লাহ। কিন্তু তারা বিশ্বাস করত যে এগুলোকে এই দেবতা রক্ষা করে। এই জন্য প্রতি বছর 13ই ফেব্রুয়ারি এই দেবতার উদ্দেশ্যে তারা পূজা করত। 14ই ফেব্রুয়ারি আরেকটা দেবতার পূজা করত, ওই দেবতার নাম ছিল কিউপিড দেবতা। কিউপিড দেবতার কাজ হলো, কিউপিড দেবতার কাছে একটা জাদুকরী তীর আছে। এই তীর মানুষের অন্তরে, মানুষের কালবের ভিতরে এই তীরের ধাক্কায়, এই তীরের অনুভূতিতে মানুষের অন্তরের ভিতরে ভালোবাসা জাগ্রত করে দেয়। নাউযুবিল্লাহ। তারা বিশ্বাস করত যে এই কিউপিড দেবতা মানুষের অন্তরে জাদুকরী তীর ব্যবহার করে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে। এজন্য প্রতি বছর যখন 14ই ফেব্রুয়ারি আসত, তখন ওই মিশরের, প্রাচীন মিশরের মানুষগুলো এই কিউপিড দেবতার পূজা করত। 15ই ফেব্রুয়ারি আরেকটা দেবতার পূজা করত, ওই দেবতার নাম ছিল জুনু ফেব্রুয়াটা। এই দেবতাকে তারা বিশ্বাস করত, এই দেবতা যুবক যুবতীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করে। এই কারণে তারা 13ই ফেব্রুয়ারি একটা, 14ই ফেব্রুয়ারি একটা, 15ই ফেব্রুয়ারি একটা, 3 দিন ধরে তারা 3 দেবতার পূজা করত। দেখেন শয়তান সেই 2000 বছর আগে, 2200 বছর আগের সেই পুরানা মূর্তি পূজা, পুরানা শেরেকি পূজা, দেবতার পূজা, নতুন মোড়কে, নতুন বোতলে, নতুন ভাবে সাজিয়ে শয়তান আবার আধুনিকতার নামে বর্তমান দুনিয়ার যুবক যুবতীদের সামনে এনে হাজির করে দিছে। যুবক যুবতীরা মনে করতেছে এটা আধুনিকতা, আসলে এটা হলো সবচেয়ে সেকেলে, সবচেয়ে পুরানা, শত শত বছর আগের পুরানা অশ্লীলতা শয়তান নতুন মোড়কে, নতুন বোতলে আনি দিছে। কারণ শয়তানের চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন পৃথিবীতে আর কেউ, শয়তানের থেকে বয়স বেশি এরকম মানুষ পৃথিবীতে আছে? কার বয়স বেশি? আমাদের মানুষ যদি 1000 মানুষের বয়স একত্রিত করি, শয়তানের ছোট না বড়? শয়তানের ছোট, শয়তান তার থেকে বেশি বয়স। কি বলেন? শয়তান নূহ আলাইহিস সালামের যুগের কাফেরও দেখছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কাফেরও দেখছে, মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন দেখছে, কারুন দেখছে, হামান দেখছে, আবু জাহেল দেখছে, আবু লাহাব দেখছে, সব শয়তান গুলা ইবলিসে দেখছে, দেখছে না? তাহলে তার বিশাল অভিজ্ঞতা আছে, কোন সময় কোন বোতলে কোন ভাবে কোন মোড়কে মানুষের সামনে হাজির করতে হবে, এটা শয়তানের চেয়ে বেশি জমিনে আর কেউ জানে না। শয়তান এত সুন্দর করে হাজির করে, সবাই মনে করে এটা আধুনিকতা, আসলে এটা আধুনিকতা না, এটা হাজার হাজার বছরের পুরানা জিনিস। শয়তান এনে আমাদের সামনে এই 14 ফেব্রুয়ারিকে হাজির করে দিছে ভালোবাসার নাম দিয়ে। যারা 14 ফেব্রুয়ারি পালন করবে তারা ওই মুশরিকদের সাথে তাদের হাসর হবে। তাদের হাসর হবে কার সাথে? ওই মুশরিকদের সাথে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, এদিকে মনে বলা লাগে না নাকি? যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আল্লাহর জিকির, নবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে দরুদটা আল্লাহর জিকির, এটা জিকিরের মজলিস, জিকিরের মাহফিল। এখানে শুধু মুখে, কানে কোরআনের আয়াত শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন, আর মুখে আল্লাহর জিকির করবেন, দুটা একসাথে চলবে। কাম খাড়া রাখবেন, আল্লাহর কথাগুলো শুনবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনবেন। এখানে কোনো কবির কথা শোনা যাবে না, কবির কিচ্ছা কাহিনি আমাদের দরকার কি, কবি কি বলছে না বলছে? আমাদের দরকার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আমাদের দরকার হলো কোরআন কি বলছে, সহিহ হাদিস কি বলছে। এখানে আমাদেরকে কোনো জাল হাদিস, কোনো কিচ্ছা কাহিনী, কোনো গান, কোনো মিথ্যা গল্প এগুলা বলার কোনো দরকার নাই। তাহলে আল্লাহর কথাগুলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনবো কান দিয়ে, এগুলা অন্তরের ভিতরে ঢুকাবো, কানকে অন্তরের সাথে সংযুক্ত করে রাখবো, আর জবান দিয়ে শুধু আল্লাহর জিকির বের হবে। কিন্তু আল্লাহর জিকিরের কমান্ড করা যাবে না যে সবাই চিৎকার মাইরে বলেন সুবহানাল্লাহ, এ কথা কোন যাবে না, না এটা বলা যাবে না, এটা বলতে বলি নেই। আমাদের বাঙালির অভ্যাস হয়ে গেছে, কারণ আমাদের বক্তারা এইভাবে বলে, কয় সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, অর্ডার করে তারপরে সবাই সুবহানাল্লাহ কয়, এটা সুন্নতের খেলাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওয়াজ করতেন আর বলতেন না সবাই সুবহানাল্লাহ কোন, এ কথা কইতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের আয়াতগুলো বলতেন, দ্বীনের নসিহত করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন আর সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেন, নাউযু বিল্লাহ বলতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কোন জায়গায় কোনটা বলতে হবে, যে জায়গায় যেটা বলতে হয় আপনি শুধু সেটা বলতে থাকবেন, জবানে জবানে আপনার জিকির চলতে থাকবে, কান খাড়া রাখবেন আল্লাহর কথাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার জন্য, আর কানের সাথে কলবের সংযোগ লাগাই রাখবেন, কথাগুলার কালবের ভিতরে ঢুকে রাখবেন আমলের জন্য। এটাই হলো ওয়াজ শোনার নিয়ম। তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যেই মানুষ যার সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আমার কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি যদি ইহুদিদের সাথে সম্পৃক্ত হয়, কেয়ামতের ময়দানে আমি ইহুদি হয়ে উঠতে হবে। আমার কৃষ্টি কালচার সংস্কৃতি যদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত হয়, কেয়ামতের ময়দানে আমাকে খ্রিস্টান হয়ে উঠতে হবে। আমার কৃষ্টি কালচার সংস্কৃতি যদি হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, অমুসলিমদের সাথে সম্পৃক্ত হয়, যেই জাতির সাথে সম্পৃক্ত হবে, কেয়ামতটা হাসর নশরটা ওই জাতির সাথে হবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা খেয়াল রাখতে হবে, ইসলাম একটা স্বতন্ত্র সংস্কৃতি, ইসলামের সুন্নতটাই হলো ইসলামের কৃষ্টি কালচার, এজন্য সুন্নতের বাহিরে কোন কৃষ্টি কালচার সংস্কৃতি সভ্যতা গ্রহণ করা যাবে না। এজন্য 14ই ফেব্রুয়ারি পালন করবেন, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ওই মুশরিকদের সাথে আপনার হাশর হবে। এক সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, এটা তো তোমার বিনা দরকারি জিনিস, যে জিনিস দরকার নাই ওই জিনিসের তুমি প্রশ্ন করো কেন? তোমার দরকার হলো কেয়ামত যখনই হোক, হাসর যখনই হোক, তুমি ওই কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়ে রাখছো এটাই হলো তোমার দরকার। কবে হইব ওই দিন তারিখের তোমার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? এই সাহাবী বললেন, লা শাইআ ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তেমন কিছু প্রস্তুতি নিতে পারি নাই, একটা প্রস্তুতি ভালো করে নিছি, সেটা হলো আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, আনতা মা মান আহবাবতা, তুমি যার মহব্বত করো, যার সংস্কৃতি মহব্বত করো, যাদের সুন্নাত যাদের আখলাক তুমি পছন্দ করো, কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথে থাকবা। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আমরা সাহাবীরা এই হাদিসটা শোনার পরে এত বেশি খুশি হয়েছি যেই খুশি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস শুনে আর কোনদিন এত বেশি খুশি হই নাই। কারণ আনা উহিব্বু আবা বকর ওয়া উমর, আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে আমি মহব্বত করি। আমার হাশর হবে, কিয়ামত হবে আল্লাহর রাসূলের সাথে, আবু বকরের সাথে, উমরের সাথে। ওয়া ইল্লাম ইয়াকুন আমাল ওয়া ইল্লাম ইয়াকুন আমালুহুম কামিসলি আমালি, অথচ তাদের আমল আর আমার আমল আকাশ পাতাল ব্যবধান, তাদের আমলের সাথে আমার মিল নাই, অথচ হাশরের ময়দানে আমি তাদের সাথে একসাথে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবং বোনেরা, কাফের মুশরিকের সংস্কৃতি পালন করবেন, হাশরটা হবে কিয়ামতটা হবে ওই কাফের মুশরিকের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সংস্কৃতি ধরবেন, সুন্নত ধরবেন, হাশর হবে নশর হবে সাহাবায়ে কেরামের সাথে। সুবহানাল্লাহ। আমরা কার সাথে হাসর চাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওমরের সাথে, ওসমানের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে হাসর চাই, আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে, ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, আখনাস ইবনে সুরাইক, এই সমস্ত বদমাশদের, কুফফারদের, মুশরিকদের সাথে হাসর চাই না। তাহলে আমার কৃষ্টি কালচার তাদের সাথে মিল থাকা যাবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা, কোনো ভ্যালেন্টাইন, কোনো কিছু পালন করা যাবে কি যাবে না? যারা পালন করে এরা কারা? না, এরা মনে হয় অন্য দেশ থেকে আসি করে নাকি? যারা পালন করে এরা আমাদের এই ছেলে মেয়ে, এরা আমাদের এই ভাই বোন, এরা আমাদের এই ভাতিজা, আমাদের এই ভাগিনা, আমাদের এই আত্মীয় স্বজন। তাহলে আমরা যদি সোচ্চার হই এই 14ই ফেব্রুয়ারি কোনো মুসলমানের ঘরে, কোনো মুসলমানের বাড়িতে, কোনো মুসলমানের সমাজে কোনো ধরনের অশ্লীলতা পালন করা যাবে না, তাহলে কি হবে? আমরা এই ব্যাপারে সোচ্চার হইতে হবে, নিজেরা করব না, করতে দিব না। আমার বাড়িতে, আমার পরিবারে, আমার সমাজে এই জাতীয় কোন অশ্লীলতা চলবে না। কারণ এটা মুসলিমের বাড়ি, মুসলিমের পরিবার, মুসলিমের সমাজ। তাহলে এই 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য যদি টাকা পয়সা খরচ করেন, জায়েজ হইব? জাহান্নামে যাওয়ার কারণ হবে? এই ১৪ই ফেব্রুয়ারি পালন করার জন্য যদি এক টাকা খরচ করেন, আপনার এটাই জাহান্নামে যাওয়ার একটা বড় মাধ্যম হয়ে যাবে। ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে মার্কেটে কাপড় চোপড়ের দাম কমাই দিছে, ছাড় দিয়ে দিছে। আপনি ভাবি রেখলেন এই তাড়াতাড়ি সুযোগ চল, ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে অমুক জায়গায় দাম কমাই দিছে, টিভির দাম কমাই দিছে, কাপড়ের দাম কমাই দিছে, অমুকটার দাম কমাই দিছে, বিশাল অফার দিয়ে দিছে সল মার্কেটে। ভাবি রইল যে সব বস্তায় বস্তায় কিনে দিলেন, জাহান্নামে যাওয়ার রাস্তাটা সুগম করে নিলেন। কারণ এটা কোন উপলক্ষে কমাইছে? ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে কমাইছে। এটা ঈদুল ফিতরের জন্য কমায় নাই, ঈদুল আজহার জন্য কমায় নাই, বরং ঈদুল ফিতরের সময় আরো বাড়াই দে। কি বলেন? স্বাভাবিকের চাইতে আরো সবকিছুর দাম বাড়াই দে, ঈদুল আজহা আসলে সব বাড়াই দে। কিন্তু এটা ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে কমাই দিছে, আর আপনি যে বস্তা ভরে বাড়িতে নিয়ে আসতেছেন, এই যে খরচ করলেন এই উপলক্ষে, এটাও আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনি একজন মুমিন হিসাবে ইচ্ছা করলে আপনি খরচ করতে পারবেন না, আপনার সামনে হাজারো সুযোগ আসলেও আপনি হাত বাড়াইতে পারবেন না, কারণ আপনি ইমানওয়ালা, আপনি ইমানদার। জন্মদিবস উপলক্ষে যদি টাকা পয়সা খরচ করেন, আপনাদের এদিকে এখনো মনে হয় নাই, বার্থডে আছে, আল্লাহ আকবার, কয় কি এই বার্থডে পালন করা, এটা কি মুসলিম সংস্কৃতি না কাফেরদের সংস্কৃতি? এটা মুশরিকদের, খ্রিস্টানদের, নাসারাদের সংস্কৃতি। খ্রিস্টানদের এই কালচার বর্তমানে বাংলার ঘরে ঘরে ঢুকে গেছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে বাচ্চাদের এখন বার্থডে পালন করে, বুড়া মানুষও বার্থডে পালন করে। বুড়া মানুষের ৭০তম বার্থডে, ৭৫তম বার্থডে, ৭০ কেজি কেক বানায়, ৭৫ কেজি কেক বানায়, কয় ৭৫ বছর বুড়া মুরব্বীর বার্থডে হইতেছে। বর্তমানে শুধু এক বছরে একবার বার্থডে হয় না, ৬ মাসেও একবার আধা বার্থডে, হাফ বার্থডে, হাফ ইয়ারলি বার্থডে, মানে এক বছর হইলে পরিপূর্ণ একটা কেক, ৬ মাস হইলে অর্ধেক কেকটা থাকবে, অর্ধেক অর্ধেক বার্থডে আছে, নাউজুবিল্লাহ। এগুলো সব মুশরিকি কালচার। বার্থডে পালন করার জন্য কেক কিনে আনছেন, বার্থডে পালন করার জন্য অগ্নি পূজারীদের মতো মোমবাতি কিনে আনছেন, বার্থডে পালন করার জন্য কাপড় চোপড় কিনে আনছেন, এই যে টাকাটা খরচ করছেন, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আপনাকে আল্লাহ পাক এখানে পারমিশন দেয় নাই, আপনি এখানে অবৈধভাবে খরচ করছেন, এটা অনুমোদিত খরচ না, এটা বিনা অনুমোদিত, অনুমোদন বিহীন, আল্লাহর অনুমোদন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে টাকা খরচ করার অনুমোদন নাই, আপনি অনুমোদনের বাহিরে খরচ করছেন। এই জন্য আপনি কিয়ামতের ময়দানে এটার জাররা জাররা আপনাকে হিসাব দিতে হবে। এরপরে আপনি ৩৫ নাইট পালন করতে গেছেন, ৩৫ নাইট বুঝেন, ৩১শে ডিসেম্বর রাত্রে আপনি ৩৫ নাইট পালন করতেছেন, নতুন বছর নববর্ষ পালন করতেছেন, এরকম বিভিন্ন ধরনের দিবস আপনি পালন করতেছেন, এই যে টাকাগুলো খরচ করতেছেন এটা বিনা অনুমোদিত, এই টাকা খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো পারমিশন নাই, এই আল্লাহর পারমিশন বিহীন জায়গায় খরচ করবেন, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। গায়ে হলুদের অনুষ্ঠান আপনাদের দিকে এখনো আসে নাই, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, গায়ে হলুদের নামে জঘন্য অশ্লীলতা, বেহায়াপনা, জেনার বাজার, অশ্লীলতার বাজার খুলে দেওয়া হয় গায়ে হলুদের নামে। এই গায়ে হলুদটা সম্পূর্ণরূপে অমুসলিমদের, মুশরিকদের, নাসারাদের কালচার, সংস্কৃতি। এই কালচার, এই সংস্কৃতি পালন করবেন, আপনার আমার হাসর হবে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে, এবং এটার জন্য যত টাকা পয়সা খরচ করবেন এই টাকা পয়সাগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনেকে মনে করি এখানে কিছু টাকা খরচ করছে, মুরব্বীরা কয় পোলাপান একটু আনন্দ করতে চাইতেছে, কিছু খরচ করে দিলাম, এই পোলাপানের আনন্দ করতে দিয়ে আপনি জাহান্নামে যাবেন, আপনি কিয়ামতের ময়দানে দায়ুস হয়ে যাবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে আপনার পরিচয় হবে, আপনি হাজী সাহেব, দুনিয়াতে পরিচয় হলো হাজী সাহেব, আল্লাহর কাছে পরিচয় হবে দাইয়ুর সাহেব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে দাইয়ুস হিসেবে ডাকবেন, কারণ আপনার পরিবারে অশ্লীলতা চলছে, জেনার বাজার খুলছে, আপনি বাধা দেন নাই, বন্ধ করেন নাই। এই অশ্লীলতার জন্য খরচ করার অনুমোদন ইসলামে? গান বাজনার অনুষ্ঠান হবে এক জায়গায়, আপনার কাছে আসছে, ভাই আমরা একটা এখানে গানের অনুষ্ঠান করবো, গানের শিল্পী আনবো, কিছু টাকা দেন। আপনি কিছু টাকা দিয়ে দিচ্ছেন, মনে করলেন যে পোলাপান চাইতেছে, দিয়ে দি। আবার দেখবেন অনেক সম্মানিত ভাইয়েরা আছে, ওয়াজ মাহফিলেও সভাপতি, গান বাজনার অনুষ্ঠানেও সভাপতি, একই মানুষ। ওয়াজ মাহফিল দিবেন এখানেও থাকে, আবার গান বাজনা দিবেন ওখানেও আছে। সবাই খুশি রাখা দরকার, যারা গান বাজনা করে এদেরকেও খুশি রাখতে হবে, যারা ওয়াজ মাহফিল করে এদেরকেও খুশি রাখতে হবে। বাস দুই জায়গায় উনি সভাপতি, দুই জায়গায় টাকা দিছেন। ওই গান বাজনার জন্য যে টাকা পয়সা দিছেন, এই টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন বিহীন আপনি দিছেন। ওই কারণে কিয়ামতের ময়দানে ওইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে টাকা পয়সা আপনি ইচ্ছা করলে খরচ করতে? এজন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, টাকা পয়সা আমরা কোথায় খরচ করবো, কেমনে খরচ করবো বলে দেন। দেখেন আল্লাহ আকবার, আজ পর্যন্ত আপনারা কোনো আলেমের কাছে গেছেন যে ভাই আমাদেরকে একটু বলে দেন টাকা পয়সাটা কেমনে কেমনে খরচ করবো? আমি পর্যন্ত কোনো ভাইকে পাই নাই, কোনো বোনকে পাই নাই। কত শত শত প্রশ্ন আসে, কিন্তু এই প্রশ্ন আসে না যে হুজুর আমি তো এত কোটি টাকার মালিক, আমার টাকাটা কেমনে খরচ করবো একটু কোরআন সুন্নাহ অনুযায়ী বলে দেন তো। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন যে কেমনে টাকা পয়সা খরচ করতে হবে, এটার নীতিমালাটা ফর্মুলাটা আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কোনো জবাব দেন নাই, কারণ টাকা পয়সার মূল মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, টাকা পয়সার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সরাসরি জবাব দিয়ে দিছেন। সুবহানাল্লাহ, প্রশ্ন করছে সাহাবায়ে কেরাম, কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জবাব দিছেন কে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل. سبحان الله. الله رب العالمين বললেন টাকা পয়সা কোথায় কোথায় খরচ করবে আমি আল্লাহ বলে দিচ্ছি। قل ما أنفقتم من خير فللوالدين। এক নম্বরে টাকা পয়সা খরচ করবা তোমার মা বাবার জন্য। টাকা পয়সা খরচ করার এক নম্বর জায়গা কোথায়? মা বাবা। এক নম্বর খরচ স্ত্রীর জন্য না, এক নম্বর খরচ ছেলে মেয়ের জন্য না, এক নম্বর খরচ হলো আব্বা আম্মার জন্য, আল্লাহর অর্ডার। ফালিল ওয়ালিদাইন, প্রথম খরচটা সবার আগে এক নম্বরে খরচ করবা কার? আব্বা আম্মার জন্য। সন্তানের যে টাকা পয়সা, এই সন্তানের টাকা পয়সার মালিক আব্বা আম্মা, ছেলেমেয়ের টাকা পয়সার মালিক বাবা মা। এই জন্য বাবা মাকে জাকাত দেওয়া যায় না। ছেলেমেয়ে কোটি কোটি টাকার মালিক, হয়তো বাবার হাতে কোনো টাকা নেই। ছেলে যদি মনে করে আমার তো লক্ষ লক্ষ টাকা জাকাত আসে, আমার আব্বারে এক লক্ষ টাকা জাকাত দিয়ে দিই, দিতে পারবে? পারবে না। কারণ মা বাবা ওই সন্তানের যেই টাকা পয়সা এটার মালিক মা বাবা। এজন্য ছেলে যদি ঢাকা শহরে থাকে, বাবা যদি গ্রামের বাড়িতে থাকে, বাবা গেছে ছেলের বাড়িতে ঢাকা শহরে বেড়াইতে, বাবা মুসাফির না মুকিম, মাসালা দেন, বাবা মুসাফির হবে না। ওই ছেলের বাড়ি, ওই ছেলের বাসা, ওইটা ওই বাবার এই বাড়ি, বাবার এই বাসা। ছেলের যদি ওইটার মালিক হয় তো ওইটার মালিক ছেলে না, ওইটার মালিক বাবা। হয়তো ছেলের নামে ফ্ল্যাট, ছেলের নামে বাড়িটা, কিন্তু বাবা গেলে বাবা এখানে মুসাফির না, বাবা ওটার মালিক, ছেলে মালিক মানে বাবা মালিক, কথা বুঝতে পারছেন? তাহলে ছেলে মেয়ের যত সম্পত্তি, যত টাকা পয়সা, এগুলার মূল মালিক আব্বা আম্মা। আজকে আমরা দেখি কত জায়গা ছেলেরা কোটি কোটি টাকার মালিক, বাবা মা দেখা যায় বৃদ্ধাশ্রমে ফাটাই দিছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফাটাই দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক, অথচ এই টাকার মালিক বাবা মা। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন ফালিল ওয়ালিদাইন, প্রথম খরচ করবা আব্বা আম্মার জন্য। তাহলে ঈদের সময় ঈদের বাজারে গেছেন নতুন কাপড় কিনবেন, প্রথম কাপড় চোপড়টা কার জন্য? আব্বা আম্মার জন্য। তারপরে আপনার স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য, অন্যান্যদের জন্য। কিন্তু আমরা দেখি ঈদের বাজারে প্রথম লিস্ট যেটা যায় বাজারে সেটা হলো স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য, মা বাবার জন্য খোঁজ খবরও থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে এমন এক ফিতরত দিয়ে বানাইছেন, আপনি যদি বলেন আব্বা আপনার কি লাগবো, কব বাবারে আমার কিছুই লাগবে না। মাকে যদি বলেন আম্মা আপনার কি দরকার, মা বলবে বাবারে আমার কিচ্ছু দরকার নাই, মার কাছে সব আছে, কিছুই লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফিতরত দিয়ে আব্বা আম্মাকে বানাইছেন। আর যদি ঘরের অন্যান্যদেরকে জিজ্ঞাসা করেন কি লাগবে, এমন তালিকা, এমন লিস্ট দিবে যেটার জন্য আপনি মাথা খারাপ হয়ে গোশ খাইতে বাধ্য হবেন, হারাম উপার্জন করতে বাধ্য হইবেন। কারণ যে লিস্ট দিছে ওই লিস্টের তো টাকা নাই, কি করবেন? এবার চারিদিকে কেমনে হারাম ইনকাম করা যায় ওইদিকে হাত বাড়াইবেন। কিন্তু আব্বা আম্মা কখনো বলে না যে বাবা আমার এটা লাগবো, বাবা আমার এটা লাগবো, বলে যে না আমার কিচ্ছু দরকার না, আমার সব আছে। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, বাবা মা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় আপনি বাবা মায়ের হাতে সব সময় টাকা পয়সা দিয়ে রাখবেন, কারণ টাকা পয়সা দিয়ে রাখলে বাবা মায়ের মনটা বড় থাকে, মনটা বড় থাকলে শরীর সুস্থ থাকে, বাবা মা সব সময় সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বাবা মা ওই টাকা পয়সা কাউকে দেও না, খরচও করে না। কিন্তু যখন বাবা মার পকেটে বাবা মাকে কিছু টাকা পয়সা দিয়ে রাখবেন, দেখবেন বাবা মার মন খুশি থাকবে, শরীর ভালো থাকবে, কারণ সারা জীবন বাবার হাতে হাত ভর্তি টাকা থাকে। যখন রিটায়ার হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, যখনই তার হাতটা খালি হয় তখন তার মনটা নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সন্তান যখন তার হাতে টাকা ভর্তি করে দেয় ওই বাবার ওই মায়ের মনটা আবার বড় হয়ে যায়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা সবসময় খেয়াল রাখবেন আব্বা আম্মার হাত যেন খালি না থাকে। আব্বা আম্মা একসময় খুঁজবেন আব্বা আম্মা জমিনে পাইবেন না, কারণ এটা এমন এক সম্পদ বেশি দিন থাকে না। আব্বা আম্মা এমন এক সম্পদ, এই সম্পদটা সারা জীবন থাকে না। আল্লাহবাক হঠাৎ করে আপনার থেকে এই সম্পদটা যে নিয়ে যাব আপনি টেরো পাইবেন না। এই জন্য যে কয়দিন আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে নিয়ামত হিসাবে রেখেছেন, এই কয়দিন এই নিয়ামতের যথাযথ কদর করবেন। আল্লাহবাক কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাজিল করে করে বারবার নির্দেশ দিছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর তাওহীদের নির্দেশ তোমাদেরকে প্রথম দিলাম, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, কারো গোলামি করা যাবে না। আর আমি আল্লাহর ইবাদতের পরে আব্বা আম্মার প্রতি তোমরা এহসান করবা, সুবহানাল্লাহ, আব্বা আম্মার প্রতি এহসান করবা। এহসান মানে আদল হলো সমান সমান, এহসান হলো সমানের চাইতে বেশি। আপনি এখান থেকে রিক্সায় করে এক জায়গায় গেলেন, ভাড়া হলো 20 টাকা, ওই 20 টাকা দিয়ে দিলেন, এটার নাম আদল। কিন্তু দেখলেন রাস্তাটা খুব খারাপ, ওই রিক্সা চালক ভাইয়ের অনেক কষ্ট হয়েছে, তাকে আপনি 25 টাকা দিয়ে দিলেন, আরো 5 টাকা বাড়াই দিলেন, এই যে 5 টাকা বাড়াই দিলেন এটার নাম হলো এহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্বা আম্মাকে সমান সমান দিলে হবে না, ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা, তোমার জন্য তোমার বাবা মা যা করেছেন তার থেকে তুমি অনেক গুণ বেশি করার চেষ্টা করবা। সুবহানাল্লাহ। কিন্তু বেশি করার চেষ্টা করেও যত চেষ্টা করো, যত দিতে থাকো, যত খেদমত করো, তোমার জন্য বাবা মা যা করেছেন একদিনের প্রতিদানও তুমি দিতে পারবা না, এটা দেওয়া সম্ভব না। তোমার মা তোমাকে যেদিন প্রসব করেছেন, যেই মা মায়ের পেট থেকে তুমি দুনিয়ার মুখ দেখেছ, যেই মায়ের পেট থেকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিয়ে জমিনে ঢুকছো, ওই মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে প্রসব হয়েছ, ওই একদিনের প্রতিদান তুমি যদি সারা জীবন তোমার মাকে দিতে থাকো, দিয়ে কিনারা শেষ করতে পারবা না, এটার কোনো কুল কিনারা পাইবা না। একদিনের প্রতিদান, কারণ তোমার মা, আমার মা, আপনার মা সেদিন নিজেকে মৃত্যুর জন্য রেডি করে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে তারপরে আমাকে আপনাকে এই দুনিয়াতে আলোর মুখ, এই জমিন দেখানোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মা সেদিন যে ঝুঁকিটা নিছেন, সেই ঝুঁকির প্রতিদানও তো আপনি সারা জীবন সবকিছু করেও দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, এই জমিনে যত মানুষ আছে সবচেয়ে বেশি সুন্দর আচরণ, ভালো আচরণ, ভালো খেদমত আমার থেকে কে পাইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। নবী সাল্লাল্লাহু আলাইহি বারবার বলতেছেন খালি তোমার মা, তোমার মা, তোমার মা, কারণ তোমার মায়ের খেদমত করে সারা জীবন করেও তুমি ওই একদিনের প্রতিদান তুমি দিতে পারবা না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা সবসময় আব্বা আম্মার দিকে ভালোভাবে যথাযথ খেয়াল রাখতে হবে। আব্বা আম্মা যাতে কোনো অবস্থায় আমার কথা দ্বারা, আমার কাজের দ্বারা, আমার আচরণ দ্বারা, কোনো কিছুর দ্বারা আমার মা বাবা কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য দিয়ে আব্বা আম্মার থাকা খাওয়া কাপড় চোপড় ওষুধপত্র যা যা দরকার এই সব কিছুর ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। অনেক ভাইকে দেখা যায় আব্বা আম্মারে খুব মহব্বত করে, খুব ভালোবাসে, কিন্তু আব্বা আম্মা অসুখে কষ্ট করে ডাক্তারের কাছে নেয় না। এমনি অনেক মহব্বত কিন্তু টাকা খরচ করবে না, পকেট থেকে টাকা বের করবে না, কারণ মহব্বত করতে তো টাকা লাগে না। কিন্তু ডাক্তারের কাছে নিলে, ওষুধ কিনতে গেলে তো টাকা লাগে। এজন্য অনেকে আছে এত মহব্বত মা বাবার জন্য, তার মহব্বত উতলাই ফুটতেছে কিন্তু পকেট থেকে টাকা খরচ করে না। একটা ভালো ডাক্তারের কাছে নিবে না, ভালো ওষুধপত্র কিনে দিবে না, ভালো খাবার ফলমূল কিনে দিবে না, এমনি কি মহব্বত মানুষকে বলবো যে আমার আব্বা আম্মারে না দেখলে আমি থাকতে পারি না। তা আপনার এই না থাকার লাভটা কি? আপনার মহব্বতটা তো বাস্তবে প্রতিফলন ঘটাইতে হবে, বাস্তবে আপনাকে রূপ দিতে হবে। আব্বা আম্মার কি কি দরকার সেই দরকারগুলোর দিকে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। আব্বা আম্মার কোন সময় ওষুধের দরকার, কোন সময় ফলমূল খাওয়া দরকার, কোন সময় কোন জিনিসটা খাওয়া দরকার, এই খেদমতগুলো বৃদ্ধ বয়সে খুব বেশি দরকার। এবং এই খেদমতটা আল্লাহর নির্দেশ, আল্লাহর ইবাদত। এই জন্য এটা মনে করি যদি আমরা করি তাহলে যত করব কোনো কিছুর মধ্যে আমাদের কোনো ক্লান্তি, কোনো দুঃখ, কোনো চিন্তা আসবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, তাহলে এক নম্বর খরচ কার জন্য? কথা কয় না, আব্বা আম্মার জন্য। আব্বা আম্মার জন্য প্রথম খরচটা আল্লাহর নির্দেশ, এই খাতে যত পারেন খরচ করবেন, এটা একটা লাভজনক খাত, এটাতে কোনো লস নাই। অন্যান্য খাতে লাভও আছে লসও আছে, কি কন ব্যবসা একটা করতে যাবেন লাভও আছে লসও আছে, কিন্তু এই খাতে যত বিনিয়োগ করবেন কোনো ক্ষতির সম্ভাবনা নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। আব্বা আম্মার পিছনে যত খরচ করবেন, কারণ এটা আল্লাহর নির্দেশ। দুই নম্বরে খরচ করবেন পরিবার পরিজনের জন্য, কার জন্য? আহালের জন্য, পরিবার পরিজনের জন্য, কারণ পরিবার পরিজনের রিজিক, খাওয়া দাওয়া, পোশাক আদি এগুলার ব্যবস্থা করা আপনার উপরে ফরজ। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ তোমরা তোমাদের সন্তান সন্ততির তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে সক্ষমতা দিয়েছেন সেই সক্ষমতার আলোকে তাদের রিজিকের ব্যবস্থা, কাপড় চোপড়ের ব্যবস্থা, থাকার ব্যবস্থা তুমি করো। তাহলে দুই নম্বরে পরিবার পরিজনের জন্য খরচ করতে হবে, স্ত্রীর জন্য, ছেলেমেয়ের জন্য আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু সামর্থ্যের আলোকে। আবার এদের জন্য খরচ করতে গিয়ে আপনি কোনো অন্যায়ের দিকে, হারাম উপার্জনের দিকে হাত বাড়ানো যাবে না। আল্লাহ পাক কড়াভাবে নিষেধ করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে হালাল এবং পবিত্র খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক, শয়তানের খুতুয়া অনুসরণ করিও না। ওই পরিবারের জন্য শয়তানের খুতুয়ার দিকে হাত বাড়াইও না, নিজেকে জাহান্নামী বানাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহজারুহুম। ও ইমানদারেরা, তোমাদের আহালের অনেক সময় আহাল তোমার জন্য ধ্বংসের কারণ হইতে পারে, এজন্য সবসময় সতর্ক থাকবা, এরা তোমার আপনজন না, তোমার শত্রুতেও পরিণত হইতে পারে। তুমি মনে করতেছো তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে তোমার সবচেয়ে আপনজন, কিন্তু এই আপনজন এক সময় তোমার শত্রুও হইতে পারে, এদের কারণে তোমাকে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। এজন্য খবরদার, এদের ব্যাপারে সব সময় সতর্ক থাকবা, এদের জন্য তুমি হারাম ইনকামের দিকে, হারাম উপার্জনের দিকে হাত বাড়াইও না। পরিবারের জন্য যা খরচ করবেন সব খরচগুলো আল্লাহ পাক সদাকা বানায় দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আনফাকার রাজুলু ইহতাসিবুহা, যখন কোনো মানুষ, ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি, যখন কোনো মানুষ তার আহালের জন্য খরচ করে, ইহতাসিবুহা, খরচ করার পরে এটা সওয়াবের উদ্দেশ্যে করে, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাহুয়া লাহু সাদাকা, এই খরচটা তার জন্য আল্লাহ পাক সাদাকায় রূপান্তর করে দেন, সুবহানাল্লাহ। আপনি আমি খরচ করব আমার পরিবারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই খরচটাকে সাদাকায় রূপান্তর করে দেন, সুবহানাল্লাহ। পরিবারে মাসে খরচ করলেন 20,000 টাকা, এই 20,000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা করার সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা খেয়াল রাখতে হবে, পরিবারের জন্য যে খরচ শুধু খাওয়ানোর জন্য, শুধু পোশাক আশাকের জন্য খরচ না, পরিবারের যে মানুষগুলো মানুষ মানে শুধু বডিতে শরীরে মানুষ না, আপনি শুধু খাওয়াইলেন পোশাক আশাক দিয়ে শরীর মোটা তাজাকরণ করলেন, কিন্তু আপনার পরিবারের সদস্যদের ইমান মোটা তাজা করলেন না, শুধু শরীর মোটা তাজা করছেন, রুহ মোটা তাজা করেন নাই, তার রুহের খোরাক দেন নাই, খালি শরীরের খোরাক দিছেন। এরকম সমাজে অনেক মানুষ আছে দেখবেন, খালি পরিবারের সবাইরে খাওয়াইতেছে আর খাওয়াইতেছে, খাওয়াই খাওয়াই বড়ি বানাইতেছে, কিন্তু ইমানও শিখায় না, আমলও শিখায় না, নামাজও শিখায় না, পর্দাও শিখায় না, পরিবারে শুধু শরীরের মোটা তাজাকরণ চলতেছে, ইমানের মোটা তাজাকরণ চলতেছে না, রুহের খোরাক দেওয়া হচ্ছে না, শরীর মোটা হইতেছে, শরীর স্বাস্থ্যবান হইতেছে, দিন দিন রুহটা মরে যাইতেছে, ইমানটা মরে যাইতেছে। এই জন্য পরিবারের জন্য খরচ করবেন, যেমন শরীরের জন্য খরচ করবেন তেমন রুহের জন্য, ইমানের জন্য খরচ করতে হবে। পরিবারের সবাই দিন শেখানোর জন্য, পরিবারের সবাইকে নামাজ শেখানোর জন্য, পরিবারের সবাইকে পর্দা শেখানোর জন্য, পরিবারের সবাইকে আল্লাহর দ্বীনের বিভিন্ন বিষয় শেখানোর জন্য খরচ করতে হবে। পরিবারের জন্য, এটাও আমার আবশ্যকীয় খরচের অন্তর্ভুক্ত। কেউ কেউ আমরা খালি খাওয়ার পিছনে খরচ করতেছি, বিভিন্ন বিনোদনের পিছনে, টেলিভিশন কিনে দিচ্ছি, মোবাইল কিনে দিচ্ছি, বিভিন্ন কিছু কিনে দিচ্ছি, আর ছেলে মেয়েদের হাতে উন্নত মানের স্মার্টফোন, ভালো ভালো ফোন, মোবাইল তুলে দিচ্ছি, আর ছেলে মেয়েরা এই সংস্কৃতির কবলে পড়ে কয়েক লক্ষ ইবলিস হাতের মুঠে লই ঘুরে। একটা মোবাইল হাতের মধ্যে নিয়ে ঘুরা মানে এখানে কয়েক লক্ষ ইবলিস একসাথে তার হাতের মুঠায়, সে এটা টিপ দিয়ে যত ইবলিস চায় সাথে সাথে হাজির করতে পারে। জিন হাজিরা দিয়ে শুনছেন না? আমাদের দেশে অনেকে জিন হাজিরা দেয়, কয় এই পাঁচ মিনিটের মধ্যে জিন হাজির করে ফেলায়, এই এমন এক যন্ত্র এক সেকেন্ডের মধ্যে ইবলিস হাজির করা যায়। মোবাইল এমন এক যন্ত্র, এক সেকেন্ডে আপনি কোন ইবলিস আনতে চান, কোন ইবলিসের দেখতে চান, কোন ইবলিস আসতে চান, সাথে সাথে হাজির। তাহলে আপনি যুবক ছেলের হাতে, যুবতী মেয়ের হাতে আপনি এরকম একটা মোবাইল তুলে দিছেন, এই মোবাইলের মধ্যে দুনিয়ার যত অশ্লীলতা আছে, যত শয়তানি আছে, যত রকমের অপকর্ম আছে, সব এটার ভিতরে আছে। আর একাকী ঘরে বসে বসে, রাস্তায় বসে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে শুধু খালি টিপে খালি টিপে খালি টিপে, দুনিয়াদারির কোনো খোঁজ খবর নাই। এটা হাতে পাইছে মানে সেই সব শয়তানের সাথে কানেকশন হয়ে গেছে। একসময় আমরা ছেলে মেয়েদেরকে বাড়ির বাইরে যেতে দিতাম না, কত খারাপ ছেলেদের সাথে মিশবে, খারাপ মেয়েদের সাথে মিশবে, মিশে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আর বাড়ির বাইরে গিয়ে মিশা লাগে না, ঘরে বসেও মিশতে পারে, পারে না? এমন প্রযুক্তি এসে গেছে যে আপনি আর বাইরে যাই কার সাথে মিশে খবর রাখা লাগবে না, ঘরের মধ্যে বসে সে দুনিয়ার যেখানে ইচ্ছে সেখানে মিশতে পারে। খারাপ বানানোর কত রকমের উপাদান এসে গেছে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, সন্তান সন্ততিদেরকে খালি খরচ করবেন খাওয়ানোর জন্য, মোটা তাজা করার জন্য, শরীর বাড়ানোর জন্য না, তার ইমান বাড়ানোর জন্য, তার রুহের খোরাকও তাকে দিতে হবে, তার দিন শেখার জন্য, চরিত্র শেখার জন্য, আখলাক উন্নত করার জন্য, সুন্নতি পদ্ধতি শেখার জন্য, এটার পিছনেও টাকা পয়সা খরচ করা লাগবে। যদি খরচ না করেন তো কিয়ামতের ময়দানে এই সন্তান, এই স্ত্রী, এই পরিবার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ইমানদাররা, খবরদার, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে না সরায় দে। যদি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে সরায় দে তাহলে তোমাদের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে দুই নম্বর খরচ কার জন্য? পরিবার পরিজনের জন্য। তিন নম্বর খরচ করতে হবে লিল আকরাবিন, আত্মীয় স্বজনের জন্য। বর্তমানে দিন দিন পরিবার ছোট হইতেছে আর আত্মীয় স্বজন কমতেছে। এক সময় ছিল পরিবার বড়, আত্মীয় স্বজন বেশি, আত্মীয় স্বজন আসলে সবাই খুশি হইতো। এখন আত্মীয় স্বজন আসলে বেশি বেশি বেজার হয়, বরং আত্মীয় স্বজনের সাথে সবাই থাকতে চায় না, বিয়ে হওয়ার সাথে সাথে কয় আলাদা হয়ে যাও, এত মানুষের সাথে থাকা যাবে না। আজকে বিয়ে হয়েছে, দুদিন পরে, তিন দিন পরে, এক মাস পরে কয় না আর একসাথে থাকা যাবে না, এত মানুষ। এক সময় বেশি মানুষের সাথে থাকার জন্য মানুষ আগ্রহী ছিল, এখন বেশি মানুষের সাথে থাকতে চায় না, এখন কম মানুষ। আত্মীয় স্বজন আসা যাওয়া করুক, সম্পর্ক থাকুক, এটা এখন পছন্দ করে না। আত্মীয় স্বজন থেকে বরাবর বিচ্ছিন্ন, বরাবর বিচ্ছিন্ন। এমনকি মায়ের পেটের ভাই, এক ভাই আরেক ভাইয়ের মুখের দিকে তাকায় না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে না। এরকম বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আছে, অসংখ্য ভাই, নিজের মায়ের পেটের ভাই, রক্ত সম্পর্কের ভাই, তার মধ্যে কোনো সম্পর্ক নেই। বোনদের সাথে কোনো সম্পর্ক নাই। যদি বোনেরা কোনো ক্রমে বাপের বাড়ি থেকে সম্পদ নিতে পারে তাহলে তো আর একেবারে বিচ্ছিন্ন, আর ধারে কাছে আসা যাবে না। কহে যাতে জমি নিছে এই বাড়ির সীমানার মধ্যে যেন আর না আসে। হে কি তোমার জমি নিছে? তার জমি সে নিছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমি দিছে, তোমার জমি নেই নাই, কারো জমি নেই নাই, সে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া মিরাজ সে নিয়ে গেছে। ওই জমির মালিক তুমি না, জমির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওই যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিকই জমিন এটা দিছে তারে, কিন্তু জমি নিয়ে গেছে, এই জন্য তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মানুষকে ডেকে ডেকে বলেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রাহেমের সম্পর্ক বজায় রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বজায় রাখেন, যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, এজন্য আত্মীয়দের সাথে কোনো অবস্থায় সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আপনার হায়াত বেড়ে যাবে, আপনার সম্পদের মধ্যে বরকত এসে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আছারিহি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক প্রশস্ত হয়ে যাক, তার রিজিক বেড়ে যাক, তার হায়াতের মধ্যে বরকত এসে যাক, সেই যেন তার আত্মীয়তার সম্পর্কটা ভালোভাবে রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে, আত্মীয়কে খাওয়াইলে আপনার সম্পদ কমবে না, সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মেহমান আসতে থাকে ওই মেহমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও আসেন, আর মেহমান দোয়া করে, মেহমানকে মেহমানদারি করেন, আল্লাহর ফেরেশতারা ওই বাড়িওয়ালার জন্য, ওই মেজবানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য খরচ করবেন আল্লাহর ইবাদত, এটাও আল্লাহ আপনাকে সদাকা হিসাবে সওয়াব দিবেন। তারপরে খরচ করতে হবে নিল জিরান, প্রতিবেশীর জন্য টাকা পয়সা খরচ করা লাগবে, প্রতিবেশীরও একটা হক আপনার টাকা পয়সার ভিতরে আছে, প্রতিবেশীর জন্য টাকা পয়সা খরচ করা লাগে। অথচ আমরা প্রতিবেশীর জন্য এক টাকাও খরচ করি না, বরং প্রতিবেশীর উপরে যত রকমের জুলুম করা যায় সব জুলুম করি। কেমনে প্রতিবেশীর জমি এক হাত দখল করে নিয়ে নিব, প্রতিবেশীর ওইদিকে গাছ দুটা কেমনে বেশি লাগাই দিব, প্রতিবেশীর সাথে সামান্য এক হাত এক বিঘা জায়গা জমি নিয়ে মামলার পর মামলা, মারামারির পর মারামারি, প্রতিবেশীর সাথে কোনো কথা নাই, দেখা সাক্ষাৎ নাই, একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো নাই, অথচ একজন মুমিনের প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা করা এটা একটা গুরুত্বপূর্ণ ইমানি দায়িত্ব। আজকে দেখবেন মুসলিম সমাজ, মুসলিম প্রতিবেশী একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নেই, একজন আরেকজনের সাথে মুখ দেখা দেখি নেই, কথাবার্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যার, হে আবু যার, ইজা তাবাখতা মারাকাতান ফাআকসির মা আহা। ও আবু যার, যখন তোমার বাড়িতে রান্না বান্না হয় রান্না বান্নার ভিতরে একটু বাড়াই রান্না বান্না করিও, যদি বেশি রান্না বান্না করার সামর্থ্য না থাকে ওই তরকারির ভিতরে একটু পানি বেশি করে দিও। ওই তরকারি না দিতে পারলে তরকারির জল দিও, হলেও তোমার প্রতিবেশীর কিছু দিও। সুবহানাল্লাহ, প্রতিবেশীর বাসায় খানা ফাটাও, কিন্তু আমরা কি করি, হে আমার বাড়িতে কদিন ফাটাইছে, আমাদের কথা হইলো এটা, হ্যাঁ আমি কেন ফাটামো, আমার বাড়িতে কদিন ফাটাইছে, কিন্তু ইসলাম এটা বলে না, আমার বাড়িতে একদিনও ফাটানো দরকার নেই, কিন্তু আমি একজন মুমিন, আমার প্রতিবেশীর অধিকার আছে আমার খাবারের ভিতরে, আমার সম্পদের ভিতরে, প্রতিবেশী হিসাবে আমি রান্না করে করে প্রতিদিন আজকে এই প্রতিবেশীর বাড়িতে, কালকে এই প্রতিবেশীর বাড়িতে, পরশু এই প্রতিবেশীর বাড়িতে পাঠাই দিব। এই কাজটা আমরা করি না। এই সুন্নত, এই আমল আজকে সমাজ থেকে একেবারে বিদায়, এগুলো হারানো সুন্নত। এই জন্য আমার ভাইরা, হারানো সুন্নত জিন্দা করে দিবেন। যত মানুষ এই সুন্নতের উপরে আমল করবে, প্রত্যেকটা মানুষের আমলের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে, সুবহানাল্লাহ। এই জন্য এগুলো চালু করে দেন সমাজে। অনেকে সমাজে প্রতিবেশীর দাওয়াত দি, ভাই নামাজ পড়েন, কয় লুঙ্গি ঠিক নেই, প্রতিবেশীর দাওয়াত দি ভাই নামাজ পড়তে আসেন, কয় লুঙ্গিটা পাক নাই, লুঙ্গি ভালো না। জানি যারা নামাজ পড়ে না এদের কোনোদিন লুঙ্গি পায়জামা প্যান্ট ঠিক থাকে না, সবসময় বলবে যে লুঙ্গি ঠিক নাই। আপনি এত দাওয়াত দেন, আবার দোয়া করেন ভাই আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আমি নামাজি হইতে পারি। মানে আমি নামাজি হই নাই এটা আমার দোষ নাই, আল্লাহ আমারে কবুল করে নাই। আপনি দোয়া করেন আল্লাহ যেদিন কবুল করবে সেদিন পড়ব, মানে দোষ আমার না, দোষ কার? নাউজুবিল্লাহ, আল্লাহর দোষ দিচ্ছে, হে নামাজ পড়ে না, দোষ আল্লাহর। কয় দোয়া করেন, আবার কয় ভাই নামাজ পড়তে আসেন, কয় ইনশাআল্লাহ পড়ব। ইনশাআল্লাহ পড়ব মানে কি? আল্লাহ চাইলে পড়ব, আল্লাহ চায় না এই জন্য আমি পড়ি না। তাহলে এই প্রতিবেশীকে আপনি যখন দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার আগে দুইটা কাজ করবেন, কয়টা কাজ? এই প্রতিবেশীর একটা গুরুত্বপূর্ণ হক, আমার প্রতিবেশী শেরেক করে, আমার প্রতিবেশী বেদাত করে, আমার প্রতিবেশী কুফরি করে, আমার প্রতিবেশী দিন থেকে বিচ্ছুত হয়ে গেছে, এই প্রতিবেশীর দাওয়াত দিতে হইলে প্রথমে আপনি শেরেকের বিরুদ্ধে দাওয়াত দিবেন না, প্রথমে আপনি বেদাতের বিরুদ্ধে দাওয়াত দিবেন না, প্রথমে আপনি এ সমস্ত অপকর্মের বিরুদ্ধে দাওয়াত দিবেন না। প্রথম কাজ হলো তার সাথে সম্পর্কটা গভীর করবেন, খালি খাওয়াইবেন। প্রথম কাজ কি? খাওয়ানো, খাওয়ানোটাই একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, আইয়ুল ইসলাম খায়র, আসি কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে কল্যাণকর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতআমুত্তাআম, মানুষকে খাওয়ানো। আর এক হাদিসে আসছে, তুতিমুত্তাআম, মানুষের খালি খাওয়াইবা, ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিব, যারে চিনো না চিনো খালি সালাম দিবা। সুবহানাল্লাহ, আজকে সালাম দেওয়াও নাই নেওয়াও নাই, সালাম মুখের থেকে বাইরে না, আমরা রেডি হয়ে বসে আছি খালি ওয়ালাইকুম সালাম বলবো, আসসালামু আলাইকুম বের হবে না, বাইরেব কি? ওয়ালাইকুম সালাম, এক শ্রেণী আছি খালি বসে আছি, আপনারা খালি আমার সালাম দিবেন, আমি খালি ওয়ালাইকুম সালাম বলবো, আমি কারোর আসসালামু আলাইকুম বলবো না, এরকম এক শ্রেণী। আরেক শ্রেণী হলো সালাম দিলেও জবাব দেয় না, মুখের দিকে তাকায়, চায় টুপির দিকে তাকায়, পাঞ্জাবির দিকে তাকায়, জবাব দেয় না। কেন তাকায়? আগে টুপির দিকে তাকায়, আমার টুপির লোকে তার টুপিটা মিলছে কিনা, টুপি যদি মিলে বোঝা যাবে আমার দলের লোক, টুপি না মিললে বোঝা যাবে এটা আরেক দলের লোক। পাঞ্জাবির কাটিং এর দিকে তাকায়, আমার পাঞ্জাবির গলা আর ওর পাঞ্জাবির গলা মিল আছে কিনা, আমার পাঞ্জাবির নিচে দিয়ে কাটা আর এর পাঞ্জাবির মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে আমার দলের, না মিল থাকলে আমার দলের না, এবার সালাম দিলেও জবাব নেওয়া যাবে না, আর নিজের দলের হইলে তাহলে জবাবও নেওয়া যাবে, মুসাফাও করা যাবে, দোকানে নিয়ে খাওয়ানো যাবে। আমার দলের না হইলে তার দিকে বাঁকা চোখে তাকাইতে হইব, জবাব তো নেওয়া যাবে না যাবে না, আর বাঁকা চোখে তাকাইতে হইব যে এটা আমার দলের লোক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা চিনো না চিনো খালি সালাম দাও আর খাওয়াইতে থাকো। খাওয়ানির জন্য এটা মুসলমান না মুসলমান এটাও জানার দরকার নেই, অমুসলিম হইলেও খাওয়াও, খাওয়াইতে থাকো। খাওয়ানিটা দাওয়াতের একটা বড় সহায়ক। আপনি একাধারে পাঁচ দিন দশ দিন একজন বেনামাজি বাইরে খালি যে খাওয়ান, খালি খাওয়ান, বাড়িতে খাওয়ান, দোকানে খাওয়ান, সব জায়গায় খাওয়ান, যেখানে দেখা হইব খালি খাওয়াইবেন, নামাজের কথা কইবেন না, খালি খাওয়াইতে থাকবেন। খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইতে একদিন আপনি একটা রেস্টুরেন্টে নিয়ে বসছেন খাওয়ার জন্য, খাইতেছে, এমন সময় মসজিদে আজান দিছে, আজান দেওয়ার পরে আপনি বলেন, ভাই চলেন আমরা মসজিদে যাই, দেখবেন আপনি দশ দিন যে খাওয়াইছেন ওই খাওয়ার লজ্জায় আল্লাহর বান্দা বলবে না আজকে মসজিদে যাবো না, চক্ষু লজ্জায় হলেও আল্লাহর বান্দা দেখবেন মসজিদে যায় হাজির। মসজিদে যখন ডুকছে উজু করি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার যতটুকু সাধ্য ছিল তোমার পথ হারা বান্দারে দরিয়ানি তোমার হাতে তুলে দিছি, এরপরে আল্লাহ হেদায়েতের রাস্তাটা দেখানোর দায়িত্ব তোমার, আপনি আল্লাহর হাতে তুলে দেন। কিন্তু তুলে নেওয়ার আগ পর্যন্ত আপনাকে অনেক আদর যত্ন করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। আমরা খালি কই এত ওয়াজ করি, এত দাওয়াত দিই, মানুষ শুনে না কেন? শুনবো কেমনে? এই জন্য আগে আপনি তারে খাওয়ান, খাওয়ায় তার সাথে সম্পর্ক গভীর করেন, গভীর করে আবার আস্তে আস্তে তারে দিনের দাওয়াত দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতজনকে দাওয়াত দিছেন, কালকে সকালে যাদেরকে দাওয়াত দিতে যাবেন রাত্রে আল্লাহর কাছে দোয়া করতেন, রাত্রে তাহাজ্জুদের সময়, কিয়ামুল লাইলের সময় নাম ধরে ধরে ওই এলাকার মানুষগুলার জন্য দোয়া করতেন, দোয়া করে সকালবেলায় ওই এলাকার মানুষগুলাকে দাওয়াত দিতেন। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, কয়দিন আমরা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আমার অমুক ভাইটা নামাজ পড়ে না, তুমি ওরে নামাজি বানাই দাও, আল্লাহ অমুক ভাইটা শেরেক করে, শেরেক বুঝে না, আল্লাহ তারে শেরেক বুঝার তৌফিক দাও, আল্লাহ অমুক ভাইটা বেদাত বুঝে না, তারে তুমি বেদাত বুঝার তৌফিক দাও, আল্লাহ অমুক ভাইটা সুন্নতের দ্বারে কাছে নাই, তারে তুমি সুন্নতের অনুসরণকারী বানাই দাও, এরকম দোয়া করছি কারো নাম লোলি? দেখবেন তেমন কারো জন্য দোয়া করি না। এমনি দাওয়াত দিয়ে আর কয় মানুষ, এগুলো সব খারাপ, এগুলো সব শেরেকি, সব বেদাতি, সব খারাপ, এগুলো কিছু শুনে না, শুনবো কোথা থেকে? দাওয়াতের পদ্ধতি অনুসরণ করি না। এই জন্য আমার বাইরা এবং বোনেরা, প্রতিবেশীর জন্য যত খরচ করবেন এটা লাভজনক খাত, এই জন্য প্রতিবেশীর জন্য খরচ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাযালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা জনন্তু আন্নাহু সাইয়ুরসুহু, জিবরিল আলাইহিস সালাম আমাকে এত বেশি প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেন, আমি মনে করছিলাম আমি মারা গেলে আমার সম্পদের ওয়ারিস বানানো হবে প্রতিবেশীদেরকে। জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে এত বেশি বলতেন প্রতিবেশীর হক রক্ষা করার জন্য, আমি মনে করতাম মনে হয় এরা আমার ওয়ারিস হয়ে যাবে, প্রতিবেশীদের জন্য মনে হয় ওয়ারিসি সম্পত্তি থাকবে। এরপরে আমার খরচ করতে হবে কার জন্য? লিলিয়াতা মা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল, এতিম মিসকিন বিধবা অসহায়, সমাজে চতুর্দিকে আল্লাহর অনেক বান্দা বান্দি আছে যারা এতিম, যারা অসহায়, যারা বিধবা, গরিব, মিসকিন, এরকম আল্লাহর অনেক বান্দাবান্দি আছে, আছে না? প্রত্যেক সমাজে দুনিয়ার সব জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত, আল্লাহর একটা নিদর্শন, এদেরকে না রাখলে আল্লাহ যে আপনাকে আমাকে এত নিয়ামত দিচ্ছেন আপনি বুঝতেন কেমনে? এই জন্য যখন কোন দৃষ্টিহীন মানুষকে দেখবেন, চোখ নাই মানুষটার, প্রতিবন্ধী মানুষটার, কোন একেবারে অসহায় মানুষটা দেখলে একটা দোয়া পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদদালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এই দোয়াটা পড়বেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই পরীক্ষার মধ্যে ফেলেছেন সেই পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিরাপদ রেখেছেন, আল্লাহ ইচ্ছা করলে আমাকেও এই পরীক্ষাটার মধ্যে ফেলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সৃষ্টির উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এজন্য সমস্ত প্রশংসা ওই আল্লাহর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গরিব মিসকিন এতিম অসহায় বিধবা সমাজে রেখেছেন, এদের একটা হক, এদের একটা অধিকার আমার সম্পদের মধ্যে আছে, এদের জন্য আমার টাকা পয়সা খরচ করা লাগবে, এদের জন্য আমার টাকা পয়সা খরচ করতে হবে। অসংখ্য আয়াত কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতে হাকাযা, আমি আর এতিমের কাফেল, এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতের ভিতরে এইভাবে একসাথে থাকব। সুবহানাল্লাহ, দুটো আঙ্গুলকে একত্রিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের রক্ষণাবেক্ষণকারী, এতিমের তত্ত্বাবধানকারী আর আমি জান্নাতের ভিতরে একসাথে থাকব। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাই আলাল আরমালাতে ওয়াল মিসকিন কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ, যে লোক কোন বিধবার পাশে দাঁড়ায়, কোন মিসকিনের পাশে দাঁড়ায়, এদের তত্ত্বাবধান করে, এরা যেন আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদ। সুবহানাল্লাহ, আমাদের সমাজে কত গরিব অসহায় মানুষ কষ্ট করে, আমরা ওইদিকে তাকাই না, অনেকে কি করে দেখা যায় অনর্থ কত বেহুদা কাজে কোটি কোটি টাকা খরচ করে ফেলি, কিন্তু এই টাকাটা যদি গরিব মিসকিন অসহায় মানুষের কল্যাণে ব্যয় করতাম কত উপকার হইত। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, আমি তো ক্ষুধার্ত ছিলাম তোমরা আমারে খাওয়াও নাই। এই হাদিস কিন্তু আমরা সবাই জানি, সহি মুসলিমের হাদিস। আল্লাহ পাক বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম খাওয়াও নাই। বান্দা বলবে আল্লাহ তোমারে কেমনে খাওয়ামো, কারণ তুমি তো খাও না, তুমি তো সবকিছু থেকে এগুলো থেকে মুক্ত, তা আমরা তো পাইলে তো সবে দিয়ে দিতাম, সবে খাওয়াইতাম, কিন্তু কেমনে খাওয়ামো। তখন আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বলবেন, তোমার চতুর্পাশে আশেপাশে কত ক্ষুধার্ত মানুষ, কত অসহায় মানুষ ছিল, যদি তাদেরকে খাওয়াইতা লাওয়াজাত্তানি ইনদাহু, ওখানেই আমি আল্লাহ রাব্বুল্লাহ আলমিনকে তুমি পাইতা। অনেকে আল্লাহরে খোঁজার জন্য দেশে দেশে দৌড়ায়। কি ভাই আপনি দৌড়ান কেন? আল্লাহরে খুঁজি, মাওলারে খোঁজে। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বলতেছেন, আমি তোমার বাড়ির কাছে ওই গরিব মিসকিন অসহায় অসুস্থ ক্ষুধার্ত সমস্যায় জর্জরিত ওই গরিব মিসকিন অসহায় মানুষগুলার কাছে আমি আল্লাহ আছি। এদেরকে যদি তুমি পরিচর্যা করো, এদেরকে দেখাশোনা করো, এদের খেদমত করো, এদেরকে সাহায্য করো, আমি আল্লাহ রাব্বুল্লাহ আলমিনকে তুমি পাইবা। সুবহানাল্লাহ। তাহলে এদের জন্য আমার সম্পদ খরচ করতে হবে। এগুলো হলো আমাদের সম্পদের খরচের এক একটা গুরুত্বপূর্ণ খাত। আর সবসময় খেয়াল রাখতে হবে যে হারাম কোনো কাজে আমার সম্পদ খরচ করতে দেওয়া যাবে না। হারাম কোনো খাওয়ার জন্য, হারাম কোনো পোশাক আদি ব্যবহার করার জন্য, হারাম কোনো অনুষ্ঠানের জন্য, হারাম কোনো উৎসবের জন্য, হারাম কোনো কাজে এক টাকা ব্যয় করলেও সেটা ইসরাফ, সেটা তাবজির, এটা জায়েজ না। আচ্ছা, এখন আসেন, সিগারেট খাওয়ার জন্য টাকা ব্যয় করবেন, ধূমপান করার জন্য টাকা ব্যয় করবেন, এটা খরচ করার অনুমতি আছে? এটাকে অনুমোদিত খাত না বিনা অনুমোদিত? কেমনে বুঝলেন? সিগারেট খাওয়া হালাল না হারাম? জর্দা খাওয়া হালাল না হারাম? সবগুলাই হারাম। একটা হলো জ্বালাই খাওয়া, আর একটা হলো ডাইরেক্ট খাওয়া, একটা ডাইরেক্ট অ্যাকশন, আর একটা হলো একটু পোড়াই প্রক্রিয়া করে খাওয়া। তো দুটোটাই কিন্তু হারাম। সিগারেট, এই ধূমপান যেটা, এটা তৈয়বাত না, এটা খাবায়েস। এটা কি খাবায়েস? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইউহিল্লু লাহুমুত তৈয়বাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। ইমানদারদের জন্য তৈয়বাত খাবারকে হালাল করা হয়েছে, খাবায়েস খাবারকে হারাম করা হয়েছে। ইমানদার কোনো খাবায়েস খাবার খাইতে পারে না। সিগারেট যে খাবায়েস খাবার, বুঝলেন কেমনে? না, খালি নেশাদার দ্রব্য না। আমি এই প্রশ্ন করছিলাম মসজিদে নববীতে, মসজিদে নববীর আশেপাশে যে হাম্মাম, যে টয়লেট গুলো আছে, এখানে লেখা আছে আত্মাদখিন মামনুহ, ধূমপান করা এখানে নিষিদ্ধ, কারণ ফা ইন্নাহা মিনাল খাবায়েস, এটা খবিজদের খাবার। এখন আমি মসজিদে নববীর একজন শায়খ, মসজিদে নববীতে আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচাইতে বড় বড় ওলামায়ে কেরাম আজও মসজিদে নববীতে দার্স দেন প্রতিদিন নিয়মিত, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, সমস্ত হাদিসের কিতাব সবগুলা দার্স হয় মসজিদে নববীর ভিতরে। সহি আল বুখারীর দার্স হয়, সহি মুসলিমের হয়, তিরমিজির হয়, আবু দাউদের হয়, প্রত্যেকটা হাদিসের কিতাবের দার্স হয় মসজিদে নববীর ভিতরে। সুবহানাল্লাহ। মসজিদে নববীটা একটা ইউনিভার্সিটি, তাফসীরের দার্স হয়, তারপরে ফিকহি দার্স হয়, বিভিন্ন কিতাবের এখানে দার্স হয়। এই মসজিদে নববীর মধ্যে যারা দার্স দেন, এরা বিশ্বের সবচেয়ে বড় আলেম। এটা দুনিয়ার সকল আলেমদের কাছে স্বীকৃত। এবং আল্লাহ রাব্বুল্লাহ আলামিন একটা নিরাপদ জায়গা ইমানের জন্য রেখেছেন, সেই জায়গাটা কোথায়? মদিনা। এটার নাম দারুল ইমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, সাপ যেমন গর্ত থেকে বের হওয়ার পরে সব চারিদিকে ঘুরে গারে গারে আবার ওই গর্তের দিকে ফিরে আসে, এই মদিনার ঈমান সারা পৃথিবী ঘুরে আবার এই মদিনার দিকে এসে ঈমান আশ্রয় নিবে। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল যখন আসবে তখন পৃথিবীর সব জায়গা দাজ্জালের বিচরণ হবে, কিন্তু মক্কা মদিনা দাজ্জাল ঢুকতে, এই মক্কা মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফেতনা মুক্ত রাখবেন। তাহলে মক্কা মদিনার আমল, মক্কা মদিনার ঈমান, মক্কা মদিনার এলেম দাজ্জাল মুক্ত, ফেতনা মুক্ত। সুবহানাল্লাহ। সেখানে আলহামদুলিল্লাহ বিশুদ্ধ এলেমের চর্চা। তো একজন শেখকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এখানে লিখে রেখেছেন যে এটা খাবায়েসদের খাবার, কিন্তু আমাদের দেশের তো ভালো ভালো লোকেরা খায়, তো এটা খাবায়েস হয় কেমনে? খবিসেরা খায় খাবায়েস খাবার, এটা তো ঠিক কথা হইলো না, আমাদের দেশের সাথে মিলে নাই। তখন ওই শায়েখ বলছেন যে তুমি এটা পরীক্ষা করার জন্য একটু টয়লেটে যাই, বাথরুমে যাই, দেখে আসিও। টয়লেটের ভিতরে কোনোদিন দেখবা না যে একজন বসে বসে টয়লেটের কাজও সারাইছে, কমলাও খাইছে, কমলার চামড়া পরে রয়েছে। দেখছেন নি কোনোদিন টয়লেটে যে টয়লেটে কমলা কতগুলো চামড়া পরে রয়েছে, যে বসে বসে কমলা খাইছে, আপেল খাইছে, আঙ্গুর খাইছে, বেদানা খাইছে, এরকম দেখছেন? অথবা বিরিয়ানির প্যাকেট লই বাথরুমে ঢুকছে, বাথরুমের কাজও সারাইছে, বিরিয়ানিটাও খাই শেষ করছে, বিরিয়ানির প্যাকেটটা পাশে পড়ে রয়েছে, এরকম দেখছেন নাই? তাহলে বোঝা যায় আল্লাহর এই বান্দা এগুলা খায় না, কিন্তু সিগারেট খাওয়ার পরে সিগারেটের ধ্বংসাবশেষ দেখবেন টয়লেটের মধ্যে চারিদিকে পড়ে রয়েছে। তাহলে বোঝা যায় এখানে বসে বসে এটা খাইছে। তাহলে যেই জিনিসটা টয়লেট সারানোর সময়ও খাইতে পারে, এই জিনিসটা কোনো মুমিনের জন্য হালাল হইতে পারে না, এটা খাবায়েস খাবার। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, মুমিনের জন্য সমস্ত খাবায়েস খাবার হারাম। সুতরাং এটার জন্য ডেইলি যদি 100 টাকা খরচ করেন মাসে কত? 3000। এক বছরে কত? 36000। দেখছেন এই এলাকা অঙ্কে খুব ভালো, দ্রুত হিসাব করে ফেলছে। এক বছরে 36000, এই যে 36000 টাকা খরচ করছেন, এই 36000 টাকা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। নিজের পকেটের টাকা খরচ করে জাহান্নামে যাওয়া, একটা হলো মানে অভাবের কারণে জাহান্নামে যাওয়া, আরেকটা হলো নিজের টাকা দিয়ে নিজে জাহান্নাম কিনে নেওয়া, এটার আফসোস বেশি। দেখা যায় একটা অনুপায় হয়ে আপনি গেছেন, মানে কাজ না করি যে এই কাজটা তুমি করো নাই কেন, এই অপরাধে আপনি জাহান্নামে গেছেন, এটা আফসোসের কারণ, দুঃখের কারণ। কিন্তু আরেকটা হইলো করি জাহান্নামে গেছেন, এটার আফসোসটা কিন্তু আরো অনেক গুণ বেশি। আপনার নিজের ইনকামের টাকা, উপার্জিত টাকা, এই টাকা বছরে কমপক্ষে আপনি 36000, 40000, 1,00,000 টাকা খরচ করলেন, আর এই খরচ করে আপনি জাহান্নামে গেলেন, নিজের পকেটের টাকা দিয়ে জাহান্নামে যাওয়া, এটার সে দুঃখের আর কিছু আছে? সুতরাং এই কাজে ব্যয় করা যাবে না, এটা আল্লাহ পাক অনুমতি দেন নাই। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞানী আছে, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই সিগারেটের মধ্যে শুধু ক্ষতিকর দিক, উপকারের বিন্দুমাত্র দিকও নাই। আজ পর্যন্ত একজন ডাক্তার পাওয়া যায় নাই যিনি বলছে সিগারেট খাইলে এই উপকার আছে, এরকম কোন ডাক্তার পাইছেন? আজ পর্যন্ত পাওয়া যায় না। তাহলে সারা পৃথিবীর সমস্ত ডাক্তারের এজমা হয়ে গেছে, এজমা বুঝেন তো, মানে ঐক্যমত, ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত যে এটার মধ্যে শুধু ক্ষতি ছাড়া উপকারের কিছু এটার মধ্যে, এটার দ্বারা সামাজিক ক্ষতি হয়, পারিবারিক ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, তারপর চারিত্রিক ক্ষতি হয়, বিভিন্ন রকমের ক্ষতি এর মধ্যে নিহিত আছে। সুতরাং এটার জন্য টাকা খরচ করার অনুমতি নাই। এর বাহিরে ঘরের মধ্যে টেলিভিশন কিনবেন, ডিশ লাগাইবেন, প্রতি মাসে মাসে টাকা দিবেন, এই যে টাকাগুলো খরচ করবেন, এগুলার অনুমতি আছে? আপনার টাকা দিয়ে ঘরের মধ্যে আনে গান বাজনা শুনবেন, সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস, لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ যেই লোক গান বাজনা শোনার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করে, লাহওয়াল হাদিস বলছেন আল্লাহ পাক। এই লাহওয়াল হাদিসের তাফসীর সমস্ত মুফাসসিরিনে কেরাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ সকল তাফসীরকারক বলছেন এখানে লাহওয়াল হাদিস মানে আল গানা ওয়াল মাজামির, গান বাজনা। তাহলে গান বাজনার জন্য ঘরে জিনিস কিনে আনবেন, ল্যাপটপ কিনে আনবেন, কম্পিউটার কিনে আনবেন, টেলিভিশন কিনে আনবেন, বড় বড় মোবাইল কিনে আনবেন, কিসের জন্য? এটা দিয়ে গান বাজনা শুনবেন, নাটক দেখবেন, ছবি দেখবেন। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক নিজেই আযাবের ব্যবস্থা রেডি করে রেখেছেন। তাহলে এই কাজের জন্য আমার টাকা খরচ করার অনুমতি নাই। একজন মুমিন এই খাতে টাকা পয়সা খরচ করতে পারবে না, যদি করে পরিবারের সবাইকে এই কাজে লাগাই দেওয়ার জন্য, গুনাহের জন্য যিনি কিনে দিবেন পরিবারের প্রধান তিনি আল্লাহর কাছে দায়ুস। আল্লাহ রাসূল বলেছে দায়ুস জান্নাতে যাবে না। এজন্য এই খাতে টাকা পয়সা খরচ করা যাবে না। এরপরে পরিবারের বিভিন্ন অনিসলামী অনুষ্ঠান যা যা হয়, তারপরে বিভিন্ন অনিসলামী কালচার সংস্কৃতি, তারপরে ধরেন বেপর্দা ভাবে এক জায়গায় ঘুরে বেড়াইতে যাবে, স্ত্রী বলতেছে অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে, যেখানে যাওয়া শরীয়ত অনুমোদন করে না, আপনি নিয়ে নিয়ে ওখানে ঘুরলেন গেলেন, এই যে যাওয়া আসায় যা টাকা পয়সা খরচ করছেন এইগুলার অনুমোদন ইসলামে নাই। এই জন্য আমার বাইরা এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। মূল কথা হলো যে আল্লাহ সুবহান তাআলার অনুমতির বাহিরে একটা টাকা একটা পয়সা কোন মুমিনের খরচ করার অনুমতি নাই, এবং প্রত্যেকটা টাকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এই টাকা পয়সাগুলোর আপনি আমি আমানতদার, আল্লাহ আমাদেরকে দিছেন এই টাকাগুলো আল্লাহর নির্দেশিত পন্থায় খরচ করার জন্য। এজন্য বেশি বেশি আল্লাহর রাস্তা খরচ করবেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, ওয়াজ মাহফিলের জন্য, বিভিন্ন দাওয়াতের কাজে, প্রচারের কাজে, তাবলীগের কাজে, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য টাকা পয়সা খরচ করবেন। কিন্তু যেই যেই খাতে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই, কোনো হারাম খাওয়ার জন্য, হারাম পরার জন্য, হারাম ব্যবহার করার জন্য, কোনো হারাম দিবস পালনের জন্য, হারাম কৃষ্টি কালচারের জন্য, হারাম অনুষ্ঠানের জন্য কোনো টাকা পয়সা খরচ করা যাবে না। গেলে কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের একটা প্রশ্ন, ওয়ফিমা আনফাকাহু, কোন জায়গায় খরচ করছিল এই হিসাব আল্লাহর কাছে আমাকে আপনাকে দেওয়া লাগবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।